بسم الله الرحمن الرحيم والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا فالفارقات فرقا فالملقيات ذكرا عذرا أو نذرا إنما توعدون لواقع পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। কল্যাণের জন্য প্রেরিত বায়ুর শপথ, সজোরে প্রবাহিত ঝটিকার শপথ, মেঘ বিস্তৃতকারী বায়ুর শপথ, মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ। ওজোর আপত্তির অবকাশ না রাখার জন্য অথবা সতর্ক করার জন্য নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে। فإذا النجوم طمست وإذا السماء فرجت وإذا الجبال نسفت وإذا الرسل أقتت لأي يوم أجلت অতপর যখন নক্ষত্রসমূহ নির্বাপিত হবে, যখন আকাশ ছিদ্রযুক্ত হবে, যখন পর্বতমালাকে উড়িয়ে দেওয়া হবে এবং যখন রসুলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে, এসব বিষয় কোন দিবসের জন্য স্থগিত রাখা হয়েছে? লিয়াউমিল ফাসল ওয়া মা আদরাকা মা ইয়াউমুল ফাসল ওয়াইলুন ইয়াউমা ইযিন লিল মুকাজ্জিবিন বিচার দিবসের জন্য। আপনি জানেন বিচার দিবস কি? সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। আলাম নুহলিকিল আউয়ালিন সুম্মা নুতবিউহুমুল আখিরিন কাযালিকা নাফআলু বিল মুজরিমিন ওয়াইলুন ইয়াউমা ইযিন লিল মুকাজ্জিবিন আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি? অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে। অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি, সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। আলাম নখলুককুম মিন মাইন মাহিন ফাজআলনাহু ফি ক্বারারিন মাকিন إلى قدر معلوم فقدرنا فنعم القادرون আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি? অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে এক নির্দিষ্ট কাল পর্যন্ত। অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা। ويل يومئذ للمكذبين ألم نجعل الأرض كفاتا أحياء وأمواتا شدين مِثْارُ كاردير دُرْفُوكْ هابي আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারিণী রূপে জীবিত ও মৃতদেরকে? وجعلنا فيها رواسي شامخات وأسقيناكم ماء فراتا ويل يومئذ للمكذبين আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি। সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। ইনতলিকু ইলা মা কুনতুম বিহি তুকাযযিবুন ইনতলিকু ইলা যিল্লিন যি সালাতি শুআব